السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আল্লাহর ঘরে এই পবিত্র জায়গায় এই মজলিসে আমরা ইমানের কথা শুনব। ইমানের কথা শুনলে ইমান বৃদ্ধি পায়, এ কথা আপনারা জানেন। প্রত্যেক মানুষের হৃদয়ে ইমান বাড়ে কমে, এই জন্য সালাফরা বলতেন তাআলাউ নুমিন সাআহ, এসো আমরা কিছুক্ষণের জন্য ইমান আনি। ইমান আনি মানে কি জন্য বলতেন? ইলমি আলোচনা হলে, ইলমি আলোচনা করার জন্য বসার সময়ে বলতেন যে এসো আমরা কিছুক্ষণের জন্য ইমান আনি, ইলমি আলোচনা করা। আর ইলম হচ্ছে এমন সুন্দর জিনিস যে এটা হচ্ছে জান্নাতের পথ। যে ব্যক্তি ইলম তলব করার পথে মারা যাবে, সে জান্নাতের পথে মারা যাবে। কাউকে জিজ্ঞেস করা হলো, যদি আপনি জানেন যে আমি সন্ধ্যাবেলায় মারা যাব, ঘণ্টাখানেক সময় আছে, এই ঘণ্টাখানেক সময় আপনি কিসে লাগাবেন? তো বলছেন ইলম তলবের পথে লাগাব। এই জন্য অনেকে মরণের আগেও ইলম তলব করতেন, মশলা জিজ্ঞেস করতেন, ওই মশলাটা কি, এই মশলাটা কি, কেন জানার জন্য। আচ্ছা তো মরতে যাচ্ছে, মশলা জেনে কি করবে? শুধুমাত্র এই আলোচনা, এই জন্য যাতে করে আমার মরণটা ইলমের পথে হয়। ইলমের পথ সেটা ইমান বৃদ্ধি করে, যেমন খারাপ পথ ইমান কমিয়ে দেয়। তো এ হচ্ছে সেই ইলমের পথ, যে পথে মারা গেলে জান্নাতের পথে মরা হয়। ইলম আর ইমান দুটোর সঙ্গে বেশ সংযোগ আছে, এই জন্য সূরা আসরে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। আর আমরা প্রথম ফরজ কি বলি? মানুষ সাবালক হয়েই প্রথম ফরজ কি হয়? ইলম শিক্ষা করা। ইলমটা কি? ইলম হবে তবে তো ইমান হবে। আপনি জানবেন তবে না বিশ্বাস করবেন, না জানার আগে আপনি যদি আমল করতে শুরু করেন, হবে আমল কি করে হবে? আপনি গাড়ি চালাতে গেলে প্রথমে কি করতে হবে? গাড়ি ড্রাইভিং এর ট্রেনিং নিতে হবে। আপনি গাড়ি চালাবেন, গাড়িতে বসিয়ে দেওয়া হলো, স্টিয়ারিং হাতে ধরিয়ে দেওয়া হলো, গাড়ি চলবে নাকি অ্যাক্সিডেন্ট করে বসবেন? অ্যাক্সিডেন্ট করে বসবেন। এই জন্য কিছু করার আগে আপনাকে শিখতে হবে। ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর কার্যে পরিণত করার নাম, এই তিন সমষ্টির নাম ইমান। ইমান সকল মুমিনে এক হতে পারে না, সকল মুমিনের ইমান এক হতে পারে না। ইমানই উপাদান অনুসারে মুমিনদের তারতম্য স্বাভাবিক হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইমানু বিদ্উউন ওয়া সাবউনা আও বিদ্উউন ওয়া সিত্তুনা শুবা। ইমানের শাখা হল ষাটের অধিক অথবা সত্তরের অধিক। তাহলে বোঝা গেল ইমানের শাখা পোশাখা আছে। ইমানের যত শাখা হবে ইমান তত বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান বেশি করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ইমান আনো। তো ইমান আছে, তোমরা ইমান আনবো কি করে? তার মানে কি? ইমান বৃদ্ধি করো, ইমান বাড়াও। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানের শাখা আছে ষাটের অধিক অথবা সত্তরের অধিক। সবচেয়ে শ্রেষ্ঠ, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ শাখা বলতেই আপনি কাণ্ড, একটা গাছ আছে, এই গাছের একটা গদি হয় না, যেটা মূল কাণ্ড, তারপর তার থেকে ডালপালা শাখা পোশাখা বের হয়। মূল কাণ্ডটা হল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে অন্যান্য শাখা। যদি মূল কাণ্ড না থাকে তাহলে ডাল থাকার কোন প্রশ্ন আসে? শাখা থাকার প্রশ্ন আসে? মোটেই না। কারণ মেন জিনিস হল মূলটা, কাণ্ডটা, আর কাণ্ড না থাকলে শাখা পোশাখা কোত্থেকে আসবে? সুতরাং মূল জিনিসটা চাই, সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা, সব থেকে ছোট শাখা, ওই গাছ থেকে বের হওয়া সব থেকে ছোট ডাল, সেটা হল ইমাতাতুল আজা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। দেখলেন একটা পাথর পড়ে আছে রাস্তার মাঝখানে, একটা ইট পড়ে আছে সরিয়ে দিলেন, কাঁটা পড়ে আছে সরিয়ে দিলেন, ডাল পড়ে আছে সরিয়ে দিলেন, কোন একটা এমন জিনিস পড়ে আছে যেটাতে লেগে, যেমন মনে করুন কলা, কলার ছাল, কলার ছাল পড়ে আছে, তার উপর জুতো নিয়ে পা দিলে স্লিপ করে মানুষ পড়তে পারে, যেটাই আপনার মনে হয় যে এর দ্বারাতে কোনো মানুষ কষ্ট পাবে আপনি সরিয়ে দিলেন, এটা হচ্ছে ঈমানের শাখা। আপনার হৃদয়ে যদি ঈমান থাকে আপনি রাস্তায় চলতে চলতে এইসব কাজ আপনি অবশ্যই করবেন। যদিও অনেকে মনে করে যে আমাদের আমেল আছে, আমাদের লোক আছে, বালাদিয়ার লোক আছে, আমরা কেন করব না, তোমরা এই জন্য করবে যে তোমাদের বুকে ঈমান আছে, তাদের কাজ তারা করবে, তারা বেতন পায়, আর বেতন পেলেও তারা সওয়াব পাবে যদি কি রাখে, সওয়াবের নিয়ত রাখে। বেতনকে বেতন, তার উপরে সওয়াব, সওয়াবের নিয়ত না থাকলে কিন্তু সওয়াব পাবে না, আর সওয়াবের নিয়ত রাখলে পরে মুসার মায়ের মতো নিজের ছেলেকে দুধ পান করাবে, অথচ দুধ পান করানোর পারিশ্রমিক পাবে, দুনিয়াতে পাবে আখেরাতেও পাবে। সুতরাং সব থেকে ছোট শাখার নাম হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আচ্ছা, মানুষের মনে যে লজ্জাশীলতা থাকে, লজ্জাশীলতাও হচ্ছে ঈমানের অংশ, তার মানে এটাও একটা শাখা। নির্লজ্জদের ঈমান, ঈমান নেই, পরিপূর্ণ ঈমান নেই, যতটা লজ্জা নেই ততটা ঈমান নেই, আর লজ্জা যত বেশি হবে আপনার ঈমান তত বেশি হবে। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ। তবে লজ্জাশীলতা হচ্ছে কি ব্যাপারে, দিনের ব্যাপারে লজ্জাশীলতা নেই, যে ব্যাপারে লজ্জা করলে আপনার ক্ষতি হবে সে ব্যাপারে লজ্জাশীলতা ঈমানের অংশ না, কিন্তু যে ব্যাপারে লজ্জাশীলতা করলে আপনার ক্ষতি হবে না বরং তাতে উপকার হবে। যে উদাহরণ দিই, এক সাহাবি তার ভাইকে নসিহত করছে, কি ব্যাপার বলছে, অমুক লোকের কাছ থেকে টাকা পাবে, টাকাটা চেয়েও নিচ্ছে না, তাকে বলছে ভাই লজ্জা লাগছে, টাকাটা চাইতে নিজের টাকা নিজে চাইবে, লজ্জা করলে নিজের ক্ষতি আছে না নেই, তো ভাইকে নসিহত করছে এই লজ্জা তুমি কেন করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওকে ছেড়ো, ছেড়ে দাও, ফাইনাল ইমান আমিনাল, ফাইনাল হায়া আমিনাল ইমান, যে লজ্জাশীলতা দেখাচ্ছে ভিতরে লজ্জা আছে, মানুষ টাকা তার কাছ থেকে, গরিব মানুষ থেকে টাকা চাইবে লজ্জা করছে, এটা হচ্ছে ঈমানের অংশ। যদি আপনার এমন এক সময় এসেছে সে সময়ে আপনি অপবিত্র হয়ে গেছেন, এই সময়ে নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে গোসল করতে হবে, পবিত্রতার বিধান কি, লজ্জার কথা হুজুরকে জিজ্ঞেস করব, লজ্জার কথা লজ্জা করে আপনি আর জিজ্ঞাসা না করেই আপনি নামাজ পড়লেন অথবা পড়লেন না, এই লজ্জা কি, এই লজ্জা ক্ষতিকর। ইলেম তলবের পথে লজ্জাশীলতা চলবে না, আপনাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করে যদি আপনি আমল করে যান তো আপনি চিরদিনই বোকা থাকবেন। আর অনেকে প্রশ্ন করে সমাজে, ভাবে কি লোকেরা ভাবে বোকা, কিন্তু আপনি যেটা জানেন না, হ্যাঁ জানার জন্য, পানি মাপার জন্য না, হুজুরকে আটকানোর জন্য না, বা আবল তাবল প্রশ্ন না, মুসা নবীর নানির নাম কি, আদমের ভাষা কি, অমক তমক এসব না, জানার জন্য যে প্রশ্ন করবেন সে প্রশ্ন যদিও অন্য লোকে জানে তারা বোকা মনে করবে আপনাকে, কিন্তু আপনি কয়েক সেকেন্ডের জন্য বোকা হবেন, চিরদিনের জন্য হবেন জ্ঞানী। আর বাকি যদি প্রশ্নটা না করেন ওই কয়েক সেকেন্ডের জন্য বোকা না হয়ে সারা জীবন কি হয়ে থাকবেন, বোকা হয়ে থাকবেন। সুতরাং ঈমান বৃদ্ধি বিভিন্ন কারণ আছে, ইলমের সাথে সম্পৃক্ত বললাম যে এখানে ইলমের ব্যাপারে কোন রকমের লজ্জা করা যাবে না। যে কোনো জিনিস আপনার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে আপনি সাথে সাথে সেই সন্দেহ দূর করে নেবেন। প্রধান শাখা বা কাণ্ডের সাথে যার শাখা প্রশাখা যত বেশি হবে তার ঈমান তত বেশি হবে, একথা আপনারা বুঝলেন, এবং সে তত বেশি শ্রেষ্ঠ মুমিন হবে। সে সবচেয়ে শ্রেষ্ঠ ইমান কি, এবার আমরা জানব সবচেয়ে শ্রেষ্ঠ ইমান কি, সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ ইমান হল ধৈর্যশীলতা আর উদারতা, দুটোর সাথে একই, উদারতাও, উদারতার জন্য কি চাই, ধৈর্য চাই, উদার হওয়ার জন্য ধৈর্য চাই। উদার মানে কি, সে গোনা না, তার মানে তার মধ্যে উদারতা আছে, সে পরের মতকে সহ্য করতে পারে, সে পরের পরের কি বলে আপনার বেয়াদবিকে সহ্য করতে পারে। সে এখানে সহ্য করার মানেই হচ্ছে যে মানুষটা উদার। আপনি একটা কথা বললেন, সত্য কথা বললেন, হক কথা বললেন, হক গ্রহণ করবে না, এই হক গ্রহণ না করার নাম কি? হক গ্রহণ না করার নাম কি? অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে এটা অহংকার। আর তার মানে তার ভিতরে উদার নেই। উদার মানে কি? গোঁড়া। লোকটা হচ্ছে গোঁড়া। আপনি যতই হক কথা বলেন কোন মতেই মানবে না, উল্টে আপনাকে যে কোন প্রকারে হাদিসের কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে আপনাকেই কি বানাবে, আপনাকেই বোকা বানাবে। সে ভাববে আমি ঠিক আছি, তার ভিতরে এত অহংকার। আবার যদি দলিলে না পারে, দলিল দিয়ে না পারে, তো গালাগালি শুরু করে দেবে। তার কথা বলবে, তার ভাইয়ের কথা বলবে, তার মায়ের কথা বলবে, তার বাপের কথা বলবে, তার সাতগোষ্ঠীকে টেনে নিয়ে এসে বলবে আরে ও তো অমুক, ওর ভাই তো এমুক, ওর মা তো এমুক, ওর বাপ তো অমুক, ওর গ্রামের লোক তো এমুক অমুক ইত্যাদি। মানে ওকে ছোট করা। উদ্দেশ্যটা কি? ওকে ছোট করা। এরা হচ্ছে গোঁড়া, যারা নিজেদের নিজেদের ফতোয়াকে অটল দেখে নড়তে সরতে চায় না। নিশ্চয়ই আপনারা দেখবেন বহু বিরাতের ব্যাপারে, যেমন শবে বরাতের ব্যাপারে কত রকমের গোড়ামি করে তারা পালন করল, পাঁচ ওয়াক্তের নামাজের পরে মোনাজাতের ব্যাপারে কত রকম গোড়ামি করছে, এমনকি যে ইমাম মোনাজাত করে না তাকে ইমামতি করতেই বাধা দেওয়া হয়। এবং নিজের গোড়ামি আর গোয়ার্তুমির ফলে তারা হক বর্জন করে, আর তার জন্য তাদের ভিতরে উদারতা নেই, তাদের ভিতরে আছে অহংকার। তারা পরকে তুচ্ছ করে, নিজেকে হিরো ভাবে, পরকে জিরো ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল ঈমানি আস-সাবরু ওয়াস-সামাহা, সব থেকে শ্রেষ্ঠ ঈমান হল ধৈর্যশীলতা এবং উদারতা। আর আপনারা বারবার ওই জিনিসটা জানেন শোনেন, সেটা হচ্ছে কি? প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা, দ্বিতীয় ফরজ হচ্ছে আমল করা, তৃতীয় ফরজ হচ্ছে তাবলীগ বা দাওয়াত, দাওয়াতের কাজ করা, অপর মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আর চার নম্বর ফরজ হল এই সব কাজে ধৈর্য ধারণ করা। যে মানুষ ধৈর্যশীল নয় সে মানুষের পক্ষে ঈমান রাখা বড় কঠিন, ঠিক না ভুল? যদি ধৈর্যশীল না হন তাহলে ঈমান রাখা বড় কঠিন। আপনি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারেন যদি আপনার ধৈর্য না থাকে। এই যে সামনে রমজান আসছে, এই রমজান মাসে মাঝরাতে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, বিল্ডিং এ কাজ করে যদি আসরের পরের দিকে পিসা পেয়ে কি বলে আপনার পিয়াস লাগে, এই পিপাসায় অন্তর আপনার হৃদয় ফেটে যায়, আপনার বুক ফেটে যায়। ধৈর্য না থাকলে আপনি পানি খাবেন না? খাবেন না, অবশ্যই পানি খাবেন। কেউ দেখে না আপনার সামনে পানি রাখা আছে, কেউ নেই, আপনি ঘরে একা আছে, আপনি ইচ্ছা করলে পানি খেতে পারেন না? পারেন না, পারেন, কিন্তু কেন খান না? আল্লাহর ভয়ে। আর আল্লাহর ভয়ে পানি না খাওয়ার জন্য আপনার ধৈর্য চাই। এমন এক নির্জন জায়গা সেখানে কেউ নেই, সেখানে এক যুবতী আপনার সাথে আছে, সে যে যুবতী আপনার নিবেদিত প্রাণ। এই যুবতীর কাছ থেকে বাঁচার জন্য আপনার কি চাই? ধৈর্য চাই। ব্যাংকে টাকা রেখেছেন, কয়েক লক্ষ টাকা আপনার সুদ হয়েছে, ফিক্সড ডিপোজিট করেছেন, পাঁচ বছর, সাত বছর বা বারো বছরের ডবল হয়েছে, পাঁচ লাখ টাকা, দশ লাখ টাকা হয়েছে। এখন এই পাঁচ লাখ টাকাকে ছেড়ে দেওয়ার জন্য যদি বলা হয় হারাম, ছাড়তে পারবেন? এর জন্য ধৈর্য চাই। বহু শীত, পৌষ মাসের শীত, এমন শীত বরফ পড়ছে, আর সেই সময় আপনার স্বপ্নদোষ হয়েছে ফজরের আগে আপনাকে গোসল করে, তাও ঠান্ডা পানি গরম পানি নেই সৌদি আরবের মতো, গোসল করে ফজরের নামাজ পড়তে হবে, মন বলছে পারব না, পড়ব না, থাক জোহরের সময় কাজা তুলে নেব, চলবে? গোসল করার জন্য উঠে আপনাকে গোসল করে নামাজ পড়ার জন্য ধৈর্য চাই। ধৈর্য ছাড়া আপনি পারবেন না। মোট কথা, ধৈর্য এমন এক জিনিস, যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার অনেক জায়গাতে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ধৈর্যশীলতার সাথে ঈমান, যেহেতু ঈমান কাজেরও নাম, কাজেরও নাম, কাজ বাদ দিলে আপনার ঈমান কমে যাবে। যে মানুষ উদার না হয়ে গোঁড়া হয় সে মানুষের পক্ষে হক গ্রহণ করা বড় কঠিন, সে হকও গ্রহণ করবে না। সাধারণত অনুদার গোঁড়া লোকেরা অহংকারী হয়, এরা অহমিকায় অপরকে তুচ্ছ জ্ঞান করে এবং উন্নাসিকতায় হককে গ্রহণ না করে প্রত্যাখ্যান করে। তাদের আমিত্বকে কেউ স্বীকার না করলে তারা তার মান সম্ভ্রমকে স্বীকার করে এবং স্বীকার না করলে স্বীকার করে। দুটো স্বীকার আলাদা জিনিস, কিন্তু একটা হচ্ছে স্বীকার মানে কি তীর দিয়ে স্বীকার করা, আর একটা স্বীকার মানে কি মেনে নেওয়া। তো তার মান সম্মানকে না মানলে অপরের মান সম্মানকে সে স্বীকার করে, নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবে তাদেরকে। আর এখন প্রতিপক্ষকে, তখন প্রতিপক্ষকে ছোট করার জন্য অপবাদ রচনা করে এবং রটনা করে, প্রতিপক্ষের বাবা তুলে গালাগালি করে। অথচ নিজেদের বাবাও যে তুচ্ছ, তখন নিজের বাবার কথা ভেবে দেখে না। যার বাবা তুলে গালাগালি করছে তার বাবা যে কি ছিল সেটা খেয়াল করে না, খেয়াল থাকে না, অহংকারে ভুলে যায়, বিস্মৃত হয়। অপরের স্ত্রী প্রসিদ্ধি প্রতিভা দেখে অন্তর্জ্বালায় পুড়ে মরে। সুতরাং আল্লাহ এমন গোনাদের গোড়া কেটে ফেলুন, এছাড়া আর কি দোয়া করতে পারি। আল্লাহুম্মা আমিন। এমন গোনাদের চরিত্র ব্যবহার সাধারণত নোংরা হয়, কথা মিষ্ট হলেও মিশ্রির ছুরি হয়, মিষ্টি মিষ্টি কথা বলে মিশ্রির ছুরি। কোন কোন জাহেল অথবা তোষামতকারীর প্রশংসা শুনে তাদের মনে গর্ব আঙ্গুল ফুলে কলা গাছ হয়। নিজেদেরকে বিশাল পণ্ডিত ভেবে বসার পর কেউ তাদের ভুল ধরিয়ে দিলে তা সংশোধনী মনে গ্রহণ না করে গোড়ামি ও আমিত্যে পর্বত সম অবিচল থাকে। অতএব তারা কি আর ভালো চরিত্রে হতে পারে? অথচ সর্বশ্রেষ্ঠ মুমিন হল সে যার চরিত্র হল সবার চেয়ে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল মুমিনিনা ইসলামান মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন হল সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে মুসলমানরা, যে ব্যক্তির জিভ থেকে, যে ব্যক্তির হাত থেকে মুসলমানরা নিরাপদে থাকে। ও আফজালুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলুকা। আর ইমানের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন হল সেই ব্যক্তি যার চরিত্র হল সবচেয়ে সুন্দর। ও আফজালুল মুহাজিরিনা মান হাজারা মান আহাল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মুহাজির হল সেই ব্যক্তি, মুহাজির মানে কি দেশ ত্যাগ করা। তো শুধু দেশ ত্যাগ করলেই হবে না, সে শ্রেষ্ঠ মুহাজির না, যে হারাম ত্যাগ করে সেই শ্রেষ্ঠ মুহাজির। ও আফজালুল জিহাদি মান জাহাদা নাফসাহু ফি যাতিল্লাহি আজওয়াজাল। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হল যে আল্লাহর সন্তুষ্টিতে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে। সব থেকে কঠিন হল মনের বিরুদ্ধে জিহাদ, তাই না? বড় কঠিন। বলা হয়েছে যে খুব গরমের দিনে লম্বা দিনে রোজা রাখা সহজ, কিন্তু মনের বিরুদ্ধে জিহাদ করা সহজ না। মন, আপনি নিজের মন আপনি বুঝতেই পারবেন না যে আপনার মন আপনাকে ধোকা দিচ্ছে, আপনার মন আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। তেমনি শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে বলা হয়েছে, তাই না? শয়তানকে আপনি চেনেন? আপনি কি করে বুঝবেন যে শয়তান আপনার বিরুদ্ধে আছে, তার সঙ্গে জিহাদ করতে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে? এগুলো বোঝা যায় না, আর বোঝা যায় না বলেই সর্বনাশ, আর বোঝা যায় না বলেই কঠিন, আর কঠিন হলেই তবে না শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জিহাদ হল যে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করা। এখানে সর্বশ্রেষ্ঠ মুমিনের কথা বলা হয়েছে, যে যে ব্যক্তি চরিত্র সবচেয়ে সুন্দর, সেই ব্যক্তির ঈমান হল সবচেয়ে সুন্দর, আর সে হচ্ছে সবশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মোমেন অথবা পূর্ণাঙ্গ ইমানের মোমেন। আর তা হওয়া, পূর্ণাঙ্গ ইমানের মোমেন হওয়া বড় কঠিন। অনেক কিছু কাজ করতে আপনারা জানেন যে বড় হওয়া সংসারেতে কঠিনও ব্যাপার, বড় হওয়া সংসারেতে কঠিনও ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। বাংলাতে বলে যার নাম ছোটে তার ঘাম ছোটে, যার নাম ছোটে তার ঘাম ছোটে, ঘাম না ছুটিয়ে নাম পাবেন না, তাই না? এখানেই আমাদের মধ্যে যদি একটা কাজে লাগানো হয়, তো যে ভালো কাজ করবে হ্যাঁ তার ঘাম ছুটে, লোক বলে হ্যাঁ কাজ, লোকটা কাজ করছে। আর যদি একজন একটা কিছু একটা কার্টুন নামালো, একটা ইট নামালো, নামানোর পর বসলো দিয়ে হাওয়া খাচ্ছে, তারপর বিড়ি টানছে, তাকে আপনি ভালো লোক বলবেন নাকি বলবেন যে লোকটা খুব ভালো কাজের লোক? বলবেন না, অবশ্যই বলবেন না। যে নাম নেবে উদ্দেশ্য বসে নাম নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে যে কাজ করা। মানুষ এমনিতেই নাম করবে, আর সেই নাম নেওয়ার জন্য আপনাকে ঘাম ছুটাতে হবে, বসে থেকে নাম আসে না। মোট কথা, যদি আপনি পূর্ণাঙ্গ মোমেন হতে চান, তাহলে তার জন্য পুরোপুরি কাজ করতে হবে, তাই না? আপনি কাজ করবেন না, আপনি বললেন পূর্ণ মুমিন, সেটা কি হয়? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো আপনি কি মুমিন? এটা একটা প্রশ্ন, একটা প্রশ্ন, সেটা হলো কাউকে কি জিজ্ঞেস করা যাবে আপনি কি মুমিন? যেমন এখানে সৌদি আরবে নামাজ পড়ে বেরুচ্ছেন, আপনি দাড়ি দেখছে, এসে বলছেন তা মুসলিম? বলে না, বলে না, কেন বলে বলুন তো? তার কারণ এরা জানে যে সৌদি আরব ছাড়া অন্য জায়গাতে মুসলমানরা নস নস ভালো মুসলমান না, এই জন্য জিজ্ঞেস করে। আমাকে একদিন জিজ্ঞেস করে আনতে মুসলিম, আমি বললাম তাও আনা সাল্লাই তুমি আঁকতে চলনে আনতে মুসলিম, তো বুঝলে আল্লাহ আনা আরো আনতে মুসলিম, বা মুসলিম কোয়ে সোল্লাহ, উদ্দেশ্য হচ্ছে কি, তুমি ভালো মুসলিম, সহি আকিদার মুসলিম নাকি বিদাতি মুসলিম, সেটা ভালো করে বলতে পারছে না, বুঝতে পারছেন? এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি মুসলিম, তখন আপনি কি বলবেন, কি বলবেন বলুন? আপনি মুসলিম, হ্যাঁ আপনি কি মুসলিম বলুন, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলুন আপনি কি মুসলিম? হ্যাঁ পাশার, আপনি কি মুসলিম? মনির, আপনি কি মোমেন? বাদশাহ, আপনি কি মুসলিম? হ্যাঁ মোমেন, মুসলিম একই কথা, আপনি কেন বলা যাবে না বলছেন? এখানে একই অর্থে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি মোমেন, আপনি কি বলবেন? হ্যাঁ মোমেন বলবেন নাকি ইনশাআল্লাহ মোমেন বলবেন? আপনি যদি হ্যাঁ আমি মোমেন বলেন, উদ্দেশ্যটা কি আপনার, নাকি আল্লাহ এক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে, কারণ আপনি পরিপূর্ণ মোমেন বটেন? হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। যদি পরিপূর্ণ মোমেন উদ্দেশ্য হয় আপনার, আমি বলছি আপনি কি মোমেন, আমার উদ্দেশ্য হলো কি আপনি পরিপূর্ণ মোমেন, তাহলে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ, কারণ আপনি জানেন না যে আপনি পরিপূর্ণ মুসলিম কিনা। কিন্তু ইনশাআল্লাহ সন্দেহের মানেতে বলা হবে না, সন্দেহের মানেতে বললে ইমানে সন্দেহ হয়, তাই না? কিসের মানেতে বলতে হবে? তাকিদের মানেতে বললেও কি হবে? আত্মপ্রশংসা হবে তাকিদের, হ্যাঁ আমি ইনশাআল্লাহ মোমেন, তার মানে কি পরিপূর্ণ মোমেন, তাহলে হবে আত্মপ্রশংসা। সুতরাং এই তাকিদের মানেতে বলা যাবে না, আর সন্দেহ ইমানে সন্দেহের জন্য বলা যাবে না। কি জন্য বলতে হবে? যে আমি পরিপূর্ণ মোমেন কিনা তাতে আমার নিজের সন্দেহ আছে, সন্দেহ করা যাবে না, যাবে না, প্রত্যেকেই সন্দেহ করে, আপনি বলতে পারবেন পরিপূর্ণ মোমেন না? আচ্ছা পরিপূর্ণ মোমেন কিনা আমি বলতে পারি না, এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ আমি মোমেন। আনতা মুসলিম, ইনশাআল্লাহ আনা মুসলিম, ইনশাআল্লাহ আনা মুসলিম, তার মানে ইনশাআল্লাহ মানে এখানে সন্দেহ যে আমি মুসলমান কিনা সন্দেহ তা না, পরিপূর্ণ মুসলমান কিনা আমার সন্দেহ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো আপনি কি মুমিন, তিনি বললেন যদি তোমার উদ্দেশ্য সেই শ্রেণীর মুমিন হয় যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন কুল ও আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ এই আয়াতে যেটা বলেছেন, যে মুমিনের কথা বলেছেন, মানেটা বুঝেন তাহলে বুঝতে পারবেন। তোমরা বলো আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ইমান রাখি, আমাদের প্রতি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি অবতীর্ণ যা অবতীর্ণ করা হয়েছে, যা মুসা ও ঈসাকে প্রদান করা হয়েছে, এবং যা অন্যান্য নবীগণ তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদত্ত হয়েছে তাতেও বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে হ্যাঁ আমি মুমিন, তার মানে কি হলো? এখানে কি কথা বলা হলো? খালি মনের বিশ্বাসটা, কাজ নেই, কাজের কথা আছে নাই, খালি আমি নবীদেরকে বিশ্বাস করি, তার মানে ইমানে যে ছটা রুকুন আছে, আপনি বললেন হ্যাঁ আমি ছটা রুকুনকে বিশ্বাস করি, তাহলে কি মুমিন আপনি? নিশ্চয়ই আপনি ছটা রুকুনকে আপনি বিশ্বাস করেন, কারণ বিশ্বাস করতে কষ্ট নেই, আপনি মুমিন। কিন্তু যদি বলো যে হ্যাঁ এই কথাটা, তাহলে আমি মুমিন, সেই ইমান দিয়েই আমরা বিবাহ সংসার করি এবং একে অন্যের ওয়ারেস হই। বলুন ইমান আছে বলেই তো আমরা বিয়ে, বিয়ের সময় কাকে ডাকি? মোল্লাকে ডাকি। হ্যাঁ তারপরে ওয়ারেস মিরাস হওয়ার সময়ে, ফারাজ কষার সময়ে কাকে ডাকি? মোল্লাকে ডাকি। তো ইমান আছে বলেই তো, ইমান আছে বলেই আমরা এগুলো করি। আর যদি তোমার উদ্দেশ্য সেই শ্রেণীর মুমেন হয় যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চলে নেক্সট শ্রেণীর মুমিনের কথা আল্লাহ বলছেন, বিশ্বাসী মুমিন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয়। কে? প্রকৃত মুমিনের হৃদয় আল্লাহকে স্মরণ করলেই বা আল্লাহর নাম নেওয়া হলে কি হয়? কেঁপে উঠে। আছে, হয় আপনার? তাহলে আপনি সেরকম মুমিন নন? হাসান বাসরি বলছেন, যদি তুমি বলো যে এইরকম মুমিন কিনা তোমার প্রশ্নের উদ্দেশ্য এই হয়, তাহলে আমি সেই মুমিন নই যে আল্লাহর নাম শুনে আমার হৃদয় কেঁপে উঠে। আল্লাহর নাম শুনে হৃদয় কেঁপে উঠে। কেঁপে উঠলেই আল্লাহ স্মরণ হলে আপনি ভয় করবেন। যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন বানী ইসরাইলের সেই পাথর চাপার গল্প, গল্প মানে কাহিনী, ইতিহাস। সে তাদের মধ্যে একজন ছিল যে তার চাচাতো বোনের সঙ্গে ভালোবাসা ছিল, ভালোবাসত সে। তারপর ভালোবাসা মানেই তো বুঝতে পারছেন শেষ পরিণতি কি। শেষ পরিণতিতে যখন গেল, তখন সেই মহিলা বলল, তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, সেই মহিলা বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং অন্যায় ভাবে আমার সতীচ্ছদ নষ্ট করো না। সেই অবস্থায়, সেই বিবস্ত্র অবস্থায় আল্লাহর নাম শুনে সে উঠে গেল এবং তাকে আর স্পর্শ করল না। আর তাকে যে ঋণ দিয়েছিল, ঋণের সুবাদে তাকে পেয়েছিল কাছে, সে ঋণও মাফ করে দিল। এই হচ্ছে যে আল্লাহর নাম স্মরণ হওয়ার মাত্র আপনার আচরণ কি হল। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ করার সময় তার হৃদয় কম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলুন, এই কোরআনটা পড়ছি আপনার সামনে, আপনার ঈমান বৃদ্ধি হচ্ছে? কোরআনের আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা কেবল তাদের রবের উপরে ভরসা করে। তাওয়াক্কুল কার উপরে? শুধু আল্লাহর উপরে। আপনি দর্শে বসে আছেন, নামাজ পড়ছেন, নামাজে আছেন, আর সেই সময় দুশ্চিন্তা, আমার ছেলেটার কি হলো, আমার সংসার কি করে চলছে, আমার বেতন নেই, আমার বেতন না পেলে কি হবে, আমার এই আমার এ হয় না, হয় না? প্রকৃত মোমেনদের হয় না। তার কারণ, তারা কি করে? আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে। যারা প্রকৃত মোমেন হবে তারা এদিক সেদিকে কোন জিনিসের উপরে ভরসা করে না এবং ভয়ও করে না। সামান্য একটা জিনিস আপনি দেখবেন, বহু মানুষ আছে যারা ভয় খায়, ভয় পায়, রাতে আমার হুজুর খুব ভয় লাগে। তাকে যদি একটা মাদুলি দেওয়া হয়, কিছুই নেই মাদুলিতে, কিচ্ছু নেই, ওই যে মনে করুন যেমন বগলের লোম ছিঁড়ে, হুঁদুল কুতকুতে বাচ্চার লোম ছিঁড়ে ভরে দিলেন, সে জানলো না কি আছে এতে। যে যখনই হাতে বাঁধল তখন তার মনে কি হয়? ভরসা হয়। কিসের ভরসা? হ্যাঁ, এটার ভরসা যে আর কেউ আমার কাছে আসবে না, ঠিক না? আমি একটা লোককে বললাম, ভাই এক কাজ করেন, তাবিজ টাবিজ বাঁধবেন না, আপনি এক কাজ করেন, ভয় লাগে তো, তা আপনি এইভাবে সুরা কুলহুল্লাহু ফালাক কুলাজু বিন্নাস তিনবার করে এভাবে পড়বেন, ইনশাল্লাহ ভয় লাগবে। যখন খুব বেশি ভয় লাগবে আজান দিতে লাগবে। বলছি, না হুজুর, একটা কিছু দিলে হতো। বুঝতে পারছেন ব্যাপারটা? বলছি, একটা কিছু দিলে হতো, তার মানে কি? হ্যাঁ, আর এই সুযোগ গ্রহণ করে তাবিজ ব্যবসায়ীরা। তারা বলে, হ্যাঁ হ্যাঁ, ভারী লাগবে, ভারী কিছু দিতে গেলে ভারী কিছু তোমাকেও দিতে হবে। বাস, এই সুযোগ গ্রহণ করে তারা তাবিজ লিখে হাতে বাঁধতে দেয়। ভরসা কার উপরে হয়? এই তাবিজের উপরে ভরসা হয়। কিন্তু না, যারা মোমেন তারা কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে ভরসা রাখে। আপনারা শুনেছেন, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, তাই না? তাদের গুণ কি বলতে পারবেন? মনে আছে? আল্লাহর উপরে ভরসা করবে, শেষ কথা। কিন্তু তার আগে ভরসার যে প্রমাণ কি, একটা একটা করে বলুন। প্রথম কি? ঝাড়ফুঁক করে না বা করায় না, ঝাড়ফুঁক করায় না আর কি দাগায় না, দাগায় না, বুঝতে পারলেন? ঝাড়ফুঁক করানো জায়েজ, জায়েজ না, জায়েজ না, জায়েজ, আল্লাহ নবীকে করা হয়েছে, আল্লাহ নবী করেছেন, সমস্যা নেই। তারপর দাগায় না, মানে রোগ হয়েছে, রোগের উপরে ধৈর্য ধারণ করে, তা বলে যে জীবন চলে যাবে সেরকম না, তাহলে তো আত্মহত্যা হবে, তাই না? সেরকম না, ছোটখাটো রোগ সবর করব। যেমন ওই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এইরকম খিচুনি রোগ আছে, মৃগী রোগ আছে, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহ নবী কি বললেন? যদি তুমি চাও তোমার জন্য দোয়া করব, রোগ ভালো হয়ে যাবে, আর যদি তুমি এটা চাও, তুমি ধৈর্য ধরবে, তোমার জন্য জান্নাত লাভ হবে। মহিলা কি বলল? হ্যাঁ, মহিলা কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধরব, আমি জান্নাত পেতে চাই, এত সস্তা জান্নাত, আমি ধৈর্য ধরব, আমি জান্নাত পেতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা, আমি মেয়ে ছেলে, দেখেন মেয়েরা, মেয়েরা দেখেন মেয়েতে মেয়েতে পার্থক্য, আমি এই সময়ে বেপর্দা হয়ে যাই, কাপড় সরে যাই, তা আল্লাহর কাছে দোয়া করুন যেন এটা না হয়। আর আমাদের মহিলারা একটু নাকে পানি ঝরলেই হাসপাতাল যাওয়ার জন্য লিপস্টিক লাগায়, তাই না? দেখানোর জন্য কোঁচা করে শাড়ি পরে লিপস্টিক লাগিয়ে কোথায় যাবে গো, রিক্সায় চললো, কোথায় যাবে, হাসপাতাল গো, অসুখ হয়েছে, রোগের অসিলায় নিজের দেহ দেখাতে যায়। আরে মহিলা, জান্নাত পাবে না তো পাবে না কে? যে রোগ আছে আমি রোগ পুষব, এই রোগের অসিলায় আমি জান্নাত যেতে চাই। দুটো পার্থক্য কত, এ নারী আর ভেড়ি, নারী আর ভেড়ির মধ্যে অনেক পার্থক্য। যে নারী রোগের অসিলায় নিজের দেহ দেখাতে যায় বা পরপুরুষের মুখ দেখতে যায়, আর সেই নারী যে রোগের অসিলায় জান্নাত পেতে যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? বিশাল পার্থক্য আছে। তো বলতে চাচ্ছিলাম কি, যে মোমেন, মোমেন কে? যে আল্লাহর উপরে ভরসা রাখবে, রোগের রোগবালায় সময়ে চিকিৎসা করো, কিন্তু যদি কেউ আল্লাহর উপরে ভরসা রাখে, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন রোগ আসবে, রোগ আসে আল্লাহর পক্ষ থেকে, আর শেফা আসে আল্লাহর পক্ষ থেকে, তিনি আমার রোগ ভালো করবেন। ভরসা কার? ডাক্তারের উপরে না, ওষুধের উপরে না। তাবিজ ব্যবহার করা যেমন শিরিক, তেমনি ওষুধ ব্যবহার করাও শিরিক হতে পারে, যদি আপনার পূর্ণ ভরসা ওষুধের উপরে হয়, ডাক্তারের উপরে হয়। আর যদি বলেন যে না, এটা একটা ওসিলা, এটা খেলে যেহেতু অনুমতি আছে, তাবিজ ব্যবহারে অনুমতি নেই, এটা পার্থক্য, তাই না? আর ওষুধে অনুমতি আছে, তাহলে আপনাকে দেওয়া হল, আপনি ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে, দিয়ে আপনি ওষুধ খাচ্ছেন, যেহেতু আল্লাহ ওষুধ খেতে অনুমতি দিয়েছেন, আল্লাহ আমার রোগটা ভালো করে দাও, তাই না? আপনি, আপনার চাকরি আছে, আপনি বলুন মাস ফুরালে যে বেতন পায় সেই লোক, আর এমন লোক যার কোন নির্দিষ্ট কাজ নেই, তাকে কাজ খুঁজে খুঁজে খুঁজে খুঁজে হয়রান হতে হয়, দুটোর তাওয়াক্কুল, দুটোর ইমান কি একরকম থাকবে? সেই মানুষ কত খুশ থাকে যে মাস ফুরালে 30,000-40,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, সে নিশ্চিন্ত থাকবে নাকি যে কোন রকম করে, হ্যাঁ আজকে রিক্সা চালাতে হবে, রিক্সায় ক টাকা আসবে, আমার ছেলে, আমার ছেলে বই কিনতে হবে, অমুকের অসুখ আছে, অমুকের কাপড় কিনতে হবে, বাপ আমাকে একটা ফরক কিনে দাও, আব্বা আমার বই, আমার আমার পেন্সিল, আমার কলম, এক একজনের এক এক রকম চাহিদা, বউ এসে বলবে ব্লাউজ অমুক তমক, এতগুলো চাহিদা মেটানোর জন্য তার কত রকম তাও আবার ইনাফ সিনা, হ্যাঁ খদ্দের হবে না হবে না, আসবে না আসবে না, ব্যবসায় লাভ হবে না হবে না, এই এক লোক দুশ্চিন্তায় ভোগে, আর ওই লোক যে আরামসে একদম চাকরির উপরে ভরসা থাকে, কার উপরে ভরসা থাকে? চাকরির উপরে। আর চাকরি চলে গেলে সে একবারে কি হয়ে যায়? শুকনো ঘাস। যদি চাকরিটা কেড়ে নেওয়া হয় তার কি অবস্থা হয়? যদি এরকম লোক হয় তাহলে বুঝতে পারছেন যে চাকরির উপরে ভরসা আছে, টাকার উপরে ভরসা আছে। অনেক অনেক লোক দেখবেন অপরাধ করছে, কেন? তার ভরসা আছে, তার বাপ হচ্ছে এমএলএ, বাপ হচ্ছে মন্ত্রী, তার ভরসা আছে, তার টাকা আছে, টাকা দিয়ে বেরিয়ে যাব, তাই না? তো এক এক জিনিসের উপরে ভরসা হয়, কিন্তু যে প্রকৃত মোমেন হবে সে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা। তাহলে কি হলো এবারে, অর্থটা শুনে না এতে, বিশ্বাসী মোমেন তো তারাই, আসলে প্রকৃত মোমেন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয়। নম্বর এক, দুই যখন তার আয়াত তাদের নিকট পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে, আর নম্বর তিন তারা তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। তুমি যদি বলো সেই মোমেন কিনা আমি, তাহলে আমি নিজেই জানি না আমি সেই মোমেন কিনা। কে বলছেন এটা? হাসান বসরি, বিশাল এক আলেম, বিশাল এক ব্যক্তিত্ব। তাহলে আমাদের কথা বলুন, এবার কি হবে আমাদের জন্য বলুন, ভাবুন কি হবে। তাহলে আমি জানি না যে আমি মোমেন কিনা, এই মোমেন আমি হতে পারছি কিনা জানি না আমি। এই মোমেন যে আল্লাহর নাম স্মরণ মাত্রই সে কেঁপে উঠবে, তার হৃদয় কেঁপে উঠবে, আল্লাহর নাম নেওয়া মাত্রই তার মন ভয় খাবে, ভয় পাবে, আর আল্লাহর আয়াত তেলাওয়াত হলে, পড়লে কিংবা শুনলে তার ইমান বৃদ্ধি পাবে, আর সব সময় কার উপরে ভরসা থাকবে? আল্লাহর উপরে ভরসা। আমার শোকে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সবসময় আমার একমাত্র ভরসা হল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না, যদি কোনো বিপদে ফেলেন আমাকে নিশ্চিন্ন করবেন না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আশাবাদী হতে হবে, সেই মুমিন হওয়া বড় কঠিন। সুতরাং মুমিন দুই রকমের বলা হলো, মুমিন যখন বলা হবে ইনশাআল্লাহ আমি মুমিন, কিন্তু ওই রকম মুমিন কিনা বলা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য বলতে হয় চট করে বলবেন না হ্যাঁ আমি মুসলমান, হ্যাঁ আমি মোমেন না, আপনি কি বলবেন ইনশাআল্লাহ আমি মুসলমান, ইনশাআল্লাহ আমি মোমেন। আর কে মোমেন সেটা কে জানে? আল্লাহই জানেন। কে শহীদ সেটা কে জানে? আল্লাহই জানেন। এই শহীদকে আমরা সবাই চিনি, কিন্তু আসল শহীদ যে, সে শহীদ আসলে কে শহীদ, সে শহীদ আল্লাহই জানে। যে যুদ্ধের ময়দানে খুন হয়ে যাচ্ছে সেও শহীদ কিনা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা পূর্ণ ইমানের দাবি না করতে পারলেও তার কাজ করতে যেতে পারি। চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে তো আর আপনার কাজ হয় না। আপনার শুকনো ডাঙাতে তো আর পানি জাহাজ চলে না। আপনি যদি পানি জাহাজ চালাতে চান তো পানি জাহাজটা নিয়ে যেতে হবে কোথায়? পানিতে নিয়ে যেতে হবে। অতএব ঠিক সেই রকম কাজ করে আমাদেরকে পূর্ণ ইমানের সুযোগ গ্রহণ করতে হবে, নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আর বলা হলো ইলমি মজলিস যেখানেই সেখানেই আপনার ইমান বৃদ্ধি হয়, ইলমির মজলিস যেখানেই সেখানে বসলেই আপনার গুনাহ মাফ হয়। অতএব এই শ্রেণীর মজলিস যে বসতে বা এই শ্রেণীর মজলিসের কথা শুনতে খবরদার কোনটা বোধ করবেন না, যদি করেন তাহলে জানতে হবে ইমানের দোষ আছে, ইমানের ত্রুটি আছে, ইমানের কমি আছে। যদি আপনারা ইলম শিখতে না চান আপনাদের ইমানের দোষ আছে, সেই ইমানকে সংশোধন করুন। আর ইমান পুরনো হয় একথা আপনারা বহুবার শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার ইমানকে নবায়ন করে দেন। নাসআলুল্লাহ আইয়াজ্জিদা ইমানানা ফি কুলুবিনা আইয়াজ্জিদাল ইমানা ফি কুলুবিনা আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ইমান ওয়া আল্লাহুম্মা যায়্যিন কুলুবানা বিল ইমান আল্লাহুম্মা যাজ্জিদ কুলুবানা ফিল ইমান ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।